بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله وحي قربني اي امام بجمي استكن سمن الله تيبامهن الدفتا كتن تيبامهن هيدا قراش من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة اي ادوس اومك كورن ادوهكي اي এদুয়াহুগে এভেস ভিয়াফারি আদি এভেস রাহমাত তরিকামেন আদি এভেস শাফায়াত তরিকামে বাদ ওয়াহ নুনে এদুয়া সাওমগে কুরিন তিয়াবা আমি হামিয়া দুনিয়া গহে দা কুরাশে দেন গিয়াম এদুয়াহুগে এভেস ভিয়াফারি এভেস ফায়দা আইমাতি গে চেভেস নন নানে দেন হে দা কুরাকা এমা দুনিয়া গে মিয়াতি তিয়াবা আমি হনা ফুরসাহ দেবা ফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুদা দেবি দুনিয়া গা এ মুদালুন তিয়াবা আমি হন দুনিয়া গে হে দা কুরাশে গিয়াম এদুয়া কি এ মিয়া কুরআন ভিয়াফারি নন নানে দুয়াহ নুনে মিয়া কা ফায়দা এবা ফায়সা তাকে লিবেকা দেন এ ফায়সা হে দা কুরাকা এদুয়া কো এবস কাহালা বিয়াফারে নোনান আদি এবস রহমত তের কামে সুনান মি হাকো আস ফায়সা কোলে দেকা এগেন তিয়া বামি হে দা কুরাকা এবস রহমত তের কামে সেদুয়া কোন নান এবস মি হাকা মাম্মা দারি ফুল দেনে নুগান নান দারি ফুল মাম্মা ইয়া বাপ্পা দেনে নুগান নান এদুয়া হুগা হুরিহামেন ইনকার কুরআন দেনে গা তুমা এই মাহশার গে মাদান এই হিসাব লম হিসাব লম ফেটম গে কুরিং এতাঙ্গ মাম্মা দারি ফুড় দেন গান্নার বনা চিতোন্ডা দারিয়ে নৌনে এঙ্গুনাস বুনা আল্লাহ দান্নানে মিমি হুম মিতিবি দারি নে তিমান্নাকে মি হুম ফিদে গতু গান গা তিমান সালাম কো দে এদুয়া কি বে রহমত তের কামে এবড় বেফা কামে গায় তিমাগে কামে দারিবন্ত কামুগ কুলুন এ বেসে চে বান দুয়া হেন নুং এ কি এ মাকাম আকু মাহশার গ মাদান আকু ওয়ালা শাফা আদি এ বে শাফা তের কামে সুমানে এক কোনে কা শাফা তের ইয়ে দে মিসাল কা বাপ্পা দারি ফুলা শাফা তের ইয়ে দে দারি ফুলা বাপ্পা শাফা তের ইয়ে দে কাহলে বেস কামে নন না মিয়া দু মিসাল কা মিয়া আদাবে কাঁডা গেলুনি কোটুম এনা শাফা তের ইয়ে বিধান মিয়া কুলা বে শাফা তের ইয়ে দান মিয়া কুমে দুয়ের কো এনা কোটাক গোস এনা সালামে বেস কো দিফান মিয়া দু দুনিয়া গা এই কাঙ্গ বুল কুরআন মিস্তে কামকো এ তাঙ্গ এ বে শাফা তের কামে নে এনা কুরি আমালে গে জাজা এনা দেখেনি একাম নরকা ইসলামে কো দেন এক কুয়েস নুয়া নরকা হগ গুফাওয়া মিহা নরকা হগ গুফাওয়া মিহা এনা এ নরকা ইসলামে কো দেন এ বেস মিহা কুনা নান আল্লাহ কি হযরত শাফা তের ইফা একাম কো দেন হেমা এদুহা কুনে তে কাহলে এ বেস কামে এ দুস আও মুগে কুরিং তিয়াবা মি হুননা তিমান আল্লাহ মি দেবি ওয়া গুতু কোলু গো বেনু হিফারে তিমান আল্লাহ দেবি মুদান তিয়াবা মি হে দা কুরাশে والكافرون هم الظالمون ادي هم ادي كافرون نكي اي حقيقتو انيا ورين نكي الله گه نعمت تکن حرام کور وي ميون الله دوي تکتين هيدن کو بخيل وگن تي ميون الله دوي نعمت تکن حرام کور وي ميون اي حقيقتو انيا ورين نكي دين الله سبحانه وتعالى توحيد گه بس تکه ميتاگ مي وحي قرباني الله لا اله الا هو الحي القيوم مي ايت الكرسي ايت الكرسي مي ورما ايت سبكي মি আয়াতু গামি উতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে তাওহীদ বায়ান দেফা এই তাওহীদ কি এই এমমে মাহাইন আলোকান ইনসানু একমা কাটটাকা আল্লাহ হেদদেবি কান্তাঙ্গে তাওহীদ আল্লাহ একমান্তা করুন তাওহীদ এবনি ওয়ার গিনামি হুনাং আকামা কাবানি তাওহীদ গা আহলুরিন ফিয়াবা ইবস মিহাক কুসু ওয়ার গিয়া কান্নু আননান নারকে বাদেফা বাই ফাফাতাহু গে আযাবু দেকিফা বেস ওয়ার গে আননানি তাওহীদ গা আহলুরিন তাওহীদ গা মাতি গা মারবে ফাওয়া মিহুন আল্লাহ শরীহ কুরা হালু গা মারবে জামিহা দুয়া হাকু ওয়েস সুয়ারুগে নওয়ান না এনাগে মাচ্চাবানি আল্লাহ সুয়ারুগে হারাম করবে আফ কি কুরআন গে কাম বায়ান করবে আফ এবই আল্লাহ শরীহ কো ফি মিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুয়ারুগে হারাম করবে আফ ইয়ে শরীহ কুরমা কি হামে কানি মিহা কা ইগে দান মি কা হিয়ে দান আল্লাহ হানু ফরাত গা সাইয়্যিদা কুরমা হামে কানি এই এন নু এই বায়া বর মানত হগে শরীহ কুরবে শরীহ কুরমা কি কুরগো তো কদ দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদা কুরন জিহে হাগ্গেন এহেম ফরাত কাং হিসসা কুরুম এই কমমে কামে গবিয়াস রিজুক দেবি এম ফারাতে কামো কাবুল করিয়াস এম ফারাতে কে জারিয়ান এম ফারাতে কে তিমান নামি কাং কদ্দিনি শিফা দেবি এম ফারাতে কে মিং কমে কামে গে শিরহ করেন আদি হামে ফাদান আল্লাহ সুবহান তাআলা কে তাওহীদ বেহি মানে তিন বায়াকান এই তাওহীদ উলুহিয়া রুবুবিয়া আসমা সিফাতা উলুহিয়া কে শিরহ করে গতে কি আল্লাহ করবে আলো কামে গ আলো কামে গ কালাঙ্গে শারিহ করুন এই তাওহীদ কিভাবে এই আলোকান্তা ব্যবহার নামা দুনু নাস ব্যবহার কান্তা তাং ব্যবহার আলোকান্তা আলোকান্তা হাকি মিসা রাখা আলোকামে মিরস মিতাং আমি হারম কোরআন মিস আলোকামে এই হেও বাস কি উমা হেও বাস এহুম রব বড় আলোকামে এই দিনই তালিম গন্না দিন মাকি এই রে আলোকান দামু নামাদ ব্রহ কম বড় কামে দামু নামাদ ব্রহ কম বড় কামে ইমাম শাফি দহ ইমাম মালিক আহমদ গারি হব বাডাইং বা কসমি তাকিয়া আপ কান্নে গন্নানি মেহমানে গতকে বাডাগত ইমাম আহমদ গে উস্তাদ গে ইমাম শাফি মেহমানে গত একারি ফান বাডাগত ইমাম আহমদ গারিহা একারি ফান মেহমানদারি দা করি আদি একারি ফান গে ইমাম শাফি ও নবী তাঙ্গে দরমাতিগা ফিং এচএস বেটে ই ফাতিস নামাদা উলু কুরমাট্টাকা ইমাম আহমদ গামি কাম্বারে না ইমাম আহমদ দন্নাওয়ানি ই তাঙ্গে কুরমাতিগে ফিং এচএস বাহাট্টারে এই একারি ফান ফাতিস নামাদু উলু কুরমাট্টাকা দেন ফিং এচএস বেটিজে হেন্দুম বুমুং ইমাম আহমদ গামি কাম্বালুং আস বেলি রাখো ফেং পড়ো এম ফেং কলেজ মা দেন এখন দেন আংহেন নাকি দেন বাত্তারে গে বাইতা দেন এমি ইমাম আহমদ গা বিকা বেলুং ইমাম আহমদ গা রিহা গোসমি দেন নানি কোং কাহলে মি একাং হেতি মেহমান আন্দা মেহমান দারে আদা কর ফাতিস নামা দেশ নকরে দেন ইমাম আহমদ নানি কি বে হেতি হেনতি বুনি দেন নানি রে গে বেহটি ফেং এতিং এম ফেং কলেজ মা দেন নোনে এখন নামাজ করুন না গাম ফেং কলেজ মা দুই হেন নহে উলু করি হেন নহে দেন ইমাম আহমদ ওয়াডা গান নানি হেন দুম ইমাম শাফি গা রিহা বাডাগেন দন্নানি আমি মিহা মিহেম বিদাল বেজে মিহেম বনে ফিয়া আমি মিয়া দেন নি রেগা তিমান না নুনি দামে বুদুলে নু গেলে তিমান না রেগা তিমান নাই এম মে হাদিস কা ফিকর কুরারে এ হাদিস ফুন সাথে কা মাসাল সাথে কা হুকুম নে রুনি মে তিমান না দিন গ সাথে কা হুকুম এম মে হাদিস কা এ খলিফান বড় ফিকু হিল মেরি ইমাম শাফিয়া কি ইমাম আহমদ ইমাম আমি কামাল না দন এ খলিফান কা আমি কামাল না মি দন্নানি রেগা তিমান কুরি রে আলো কামুগে এ হুরি হা কা মকবরে খলিফান কুরি কান্তা মা হে কাম বড় আল্লাহ গাফরাত ইলমট টাকায় করি কান্তে এমন মিউস আলো কামে আলো কামা কি বারা ফুলা দায়রা গে মেনে কামে এ আল্লাহ করবে এভেস আলো কামে গা এভেস ইসাহে ফরাতা কফিয়া এ শারিহ করি না ইসা দেখুন তের কাম বানাস নামাজ করি মিয়া কা দেখুন তের কাম এনা এ ফরাতা কাং হিসা কফিয়া না নামাজ শারিহ করি আল্লাহ বা বারো মানা শারিহ করে শারিহ কফিয়া এনা হিসাব এ দিয়ে শারিহ কফিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিয়া কা স্বর্গন মিয়া স্বর্গন মদ্দমানে রুবুবিয়াত ওয়ান তাকামু আল্লাহ কুরাব্বা কান্তাত তা দুনিয়া গামি ফেন্না কায়নাত গামি ফেন্না কান্তাত তা গাস ফেলো বুমা মার বুমা দি রুবুমা শিফা দে বুমা রোদি দে বুমা মি হুরি হা কামে আল্লাহ কুরাব্বা কান্তাত তা মিন কামে গেহিং বে সরাত কেং হিসা ইন ফরাতিং হিসা কফিয়া রুবুবিয়াত ওয়ান তাকামু গে না শারিহ কফি আল্লাহ হামাই ফাদা আসমা ওয়া সিফাত গ শারিহ কুরমা কি আল্লাহ লি বিফা ওয়া সিফা ফুলেন ওয়া তানাম ফুলে এহিম ফরাত কা দিনুং কিতাম মে মিহাকু এবাহারি গতা দিফা মিসাল কুরিরে কুমি তানা গেনে উন সলে বাই ফাতিহা গে গে হতি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইনসান বে করার ওয়া হিন্দুগা হুরিহা ওয়াসিলে তে কেনে হিন্দুগা মানবী গতুম মাদদ কুরাব্বা ফরাতে কি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কালাং সিফা ফুলে এই গাউস এই কালাং গে গাউসুল আযম এ কামা গাউসুল আযম আযম গে সিফা ইয়তি হে মিয়া কাদিফ আব্দুল কাদের জিলানি আদিফ ইয়তি এই আল্লাহ গে ইসমা ফুল তাকা সিফা ফুল তাহু গে শারিহ কুরুন এই আল্লাহ গে তাওহিদ গে না ইকিবাবি এম তাওহীদ গ আহল ওয়ারিয়া কো মেন উই কিয়ামত দহ গ সুয়ার গ কান নো আননান মি আয়াত গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদুল উলুহিয়া উলুহিয়া ওয়ান তাকাম গ তাওহীদ এ বায়ান কুরবানি এই মি আয়াত তং হে মাই বেগে মি মানে কি বেগে এই তাওহীদ কি দিন গ এমে বড় বা কি তু কুরআন গ আল্লাহ হে কুরবানি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তিমাং আল্লাহ ইনসান না জিন্নিন না নাহাদদা ওয়া মে তিমাং আল্লাহ একাউন্ত করুন তাওহীদ বায়ান করুমা মেনুই তাওহীদ আমাল করুমা মেনুই এই ইবনে আব্বাস বিদাল ফেনা নিতাং গে তাফসিরুগা তিমাং আল্লাহ আলোকং করুমা মেনুই না হাদদামে ইনসান না জিন্নিন না ইবনে আব্বাস এ আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কুরআন গে বড় মুফাসসির কালিফান ইদাল ওয়ানি তাং গে আলোকামে মুরাদ কি তাওহীদ এবাহি তাওহীদ টাকায় আল্লাহ সুবহান ওয়া তাআলা হুরিহা ইনসান না জিন্নিন হে দেবি এবা এই মাকসাদ এমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ ইখলাস সূরা এ সূরাতুগে এককং এনি তাওহীদুগে বায়ানে এ সূরাই কুরআনুগে তিন বায়া কুলা এব্বায়া এফাদে এ সূরাই কুরআনুগে তিন বায়া কুলা এব্বায়া এফাদে তাং ইলমেরি কুরআন বাস্তবায় ফতি এগে এব্বায়া কি তাওহীদে আন এব্বায়া কি নবী বে কালুঙ্গে ওয়াহাক তাকে আন এব্বায়া কি আহকাম তাকে হুকুম ফুল তাকে এমা তাওহীদ এই এব্বা এম কুরআন তিন বাকুলা ইব্বা ফাদাই কুরআন গে তিন বাকুলা ইব্বা ফাদা আমাই ফাদাং আয়াতুল কুরসি ইসমি আল্লাহ গে তাওহীদ বায়ান বিফা আয়াতে কুম্মে নামাজ গে ফাহু আয়াতুল কুরসি কিয়ামিহা আল্লাহ ইমাম বাহাল কুম্মে নামাজ গে ফাহাতু গে আয়াতুল কুরসি কিয়ামিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানি এনা সুওয়ার গে মানুম মানা নুকুরে এনা মারুম ফিয়া বা ইতুর ইবস্তান এবাহি এনা আদি সুওয়ার গে নুয়া দে হেরি এনা মারু নুয়া আতি মারে হেরি হুরাকা মারু ইমা তাওয়াতে ইয়ানি নারকায় বেশ দানি মারুইমা এম এনা সুবরুকে বানু মানালে নুকুরে মারুফিয়াবা ইতুরু হেঙ্গেচ্ছে এবাহি এনা মারে হেরি হুরাহকাম মারুইমা এনা সুবরুকে বান্নানি মি আয়াত কি বরম মুহিম আয়াত বরম মা আয়াত সবা কি মি কি তাওহীদুগে বায়ান এবানি একম কো মি আয়েন এই কোঙ্গোতক কি আফি মি হা মি আয়াত ইকরার ওয়া হালুগ কি আফি মি হা আমি কানি দুলুম কি আলুম নুং এ দুলুম কি তাম মি হু কি আমি আয়ে মুশরিকুম বেসে বাকি আই বরে লেবিন এমি হন কি মুশরিকুম কামাং ইলমে রে মি দালো নেমি হু বেস কি আম কম মে নামাদি গে পাতুগা আয়াতুল কুরসি এমি হু গে তেরে গে তি কুরআন হাফিজ বেস বায়াবার একম মি শরীহ কুরআন আল্লাহ বরাবর এম এ কম বেস ফায়দা আন কুরআন শরীহ কুরআন হালুগ মি আয়ে কি এবি মকায়ে এমি ইমাম শাফি ইদালওয়ানি تعصي الإله وأنت تظهر حبه إله أردمو إبا قالي إكامكو لو بيوا كامكو يسيب دواء كرام إفراد ديكو إله أردمو إفراد ديكو لو بيوا كاما إبا دواء كرام هذا محال في القياس بديع تي إكاشي غنبا كامين نونا مستحيل كامي كيتي فراتكا أردمو إفراد ديكو لو بيوا كاما دواء كرام أي مستحيل كامي كيتي لو كان حبك صادقا تباغتي لوبي تي تدو اتشك تدور اتشك كم غاوانا ما لا اطعته وفرات تباكي من غتيه ان المحب لمن يحب مطيع سببكي لوبي واميها لوبي وفراتك كي من وان كان كشوار هم يغوت اي كياكس اي ايت اقرار نو حال اي كياك ابس فادا ني ابس فادا ني اي ايت اقرار وا حال اي كيما اي فادا قراني مثال كد দুয়ারে কো ইননা মাদ দে নামাজ কুরআন ইহা হইছে বা দোয়া করে তা আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিয়া কো ইহা দারুস কলা কো সিদা বগে মামা গামা কো দক্কা আছে কো মকে নামুল উমর হে দা কুরআন ইফাফতাহু মাতিগা ইননা মাদ কো ফিয়ান দে নামাজ নু করে হিদায়াত নুলি বে গি বেগে এ এ বিস না গে এ গে এ দু মাকু নু গে না হামাই কান কুরআন গে ও তিমাই না কিয়া লানি সূরাতুল ফাতিহা কেন জে তিবে কিয়া লানি এ বিস না গে নন নু গে মাকসদে গে বে নু মাকু মাকসদে গে এ না কিয়া আইছেন নু গে কিয়ে এমা মি হুরি হা কামে বিনা বেগে মিওয়ানি ওয়ারা ফুম মানা ইগ্গে মাচ্চা বারা ফুম মানা ইগ্গে মাচ্চা এ মানা দেনে কান্নান জিহেনি এই মি কান্তত্তকান এ কুরআন ওয়ান জিহেন এ হামাই কানি মি গুরওয়ান কি মি রাসমেন নু কি আলেন জিহে মি গে মি অতি মুলি হায়াইন ইনসানাগে মুলি হায়াইন কুলে গে মানে মি গা মি গে মাচ্চান আমল নু কুরানি হে মি গে এ বেস ফায়দা গিয়া মি দুহ গো নু কুরআন গুরওয়ান কি ওয়া ফিয়ান আমল নু কুরানি হে এ বেস ফায়দা নু কুরআন হে বেং আসাবে কালাম বিদালওয়ানি তাআল্লামনাল কুরআন ওয়াল আমাল জামিআন তিমান নামে গুরুয়ানা আমালা দাস করি একই একে চল যায় এক একু একু গায় আর কোনো হয় কেন গুরুয়ান দাস করলেন একে আমালু দেনে গান নামে সমাসা কেন করে এক অতি কি কে তো মাহ নর সুন্দর আব্দাহ ইবনে উমার কালিফান বাকারা সুরে দাস করে বিনু আহার মত আং আহার বাকারা সুরে মিহার এম মাসলুহাং বেদাসবে বাকারা সুরে মাহাকুম ইয়াক মাসাই কল্লা ফিয়া দাসবে বাকারা সুরে আব্দাহ ইবনে উমার দাস করে আং আহার কি বে হিগালি তাইবে এবে কেন ইঙ্গালি কেন এবে কেন নাকি এই এফহার এচ্চে কি আর হিত দসবাবায় এহেন নামে এহা দোসবি এং আমাল কুরমা একু একি গ উঙ্গেন উনিমা আমালা একু একি গ উঙ্গেন উনিমা কমিয়া কসমি আয়াত কি মি তাওহীদ গায়াত আল্লাহ মি কি তু গান গহি কুরমানি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ এই কালাং গ মে নবী এক আলকম বে হক গ গম বা এহেন এবে সিলাহ কোন এহেন এবা কিয়াম এহেন নামে আলকম গ এতাং হিসসা এং আলগন মে ফরাই ফরাত এং বা কুরামু এই কামা কোন দে গদ গসে এরকম মিয়া কাদিমা লেন নুয়ে কিয়া ফদগ হে দিয়েনা আল হাইয়ুল কাইয়ুম কালাঙ্গে ইদরি দেমি ওডিগম ওয়া আবাদ কায়েম ওডিগম ওয়ারাস কালাঙ্গে মুরিহা কাম বেলে হেটুম কায়েম ওডিগম ওয়ারাস কালাঙ্গে দিরি দেমি ওডিগম ওয়া দুয়া হাকুস মারেন নোয়া ফারাতেন এই ফেহরুমে বেসনুয়ে কালাঙ্গে কান্নিমু মে বেসনুয়ে মাখলুকুন না ইফাদেন নু কালাঙ্গে ইনসান না তাসাবর কুরবেনি ফেহরুমে ওয়াইচ কানিমু মে ওয়াইচ ইতুর হেং এচেন এনা কা তাসাবর নু কুরবেন এ বাবু গা মা বড় বিষ্ণু গেঙ্গোস কেম বেসনুয়া এই কি আল্লাহি নিমুমেন নুয়া ফারাং আজাল গা ওডিগম ওয়া ফারাং আল্লাহি ফেরুমেন নেই আজল গোডিং বা ফারাং এ নিমু মে বেস নেই কালাং ইয়া কা দেম মিহার মিসা কা মিয়া তাসাবর কো ফানে তাসাবর কো ফিয়া ইনা মাগ ফরা দুঙ্গে কাশি গেম বে এ মাই কালি ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিম আচ্চা বিসন না হাদা আসে এনু ইসনে ইনসান না কা এ দে ফাওয়া বিসনু মাকুম বিসনে নি আল্লাহ দে ফাওয়া হাদদেগ গে মাচ্চা বিসনে নি ইব্র এ কোলা কান্নু দেবেন বেস মিয়া কা এ কালাং গে ইদিরি দেম ওডিগম বা আবাদ কায়েম ওডিগম বা রাস কালাং গে আও বকুর গে ফানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবহারে বাডায়গেন নেই দুয়া হুগা মেম্বারান আরা বাডায়গেন খুতবা দেবি এই আসহাবে কালুম গাবুলেন নুকুরে ওয়া একালে ফান আওহার ওয়ান কামাকা গাবুলেন নুকুরে ওয়ে এই একম কুরআন গবে কালে তিমান কালে ফান কি ইননামা আনা বাশারুন কুল ইননামা আনা বাশারুন মিসলুকুম কালে ফান ইদাল ওয়াহে তিমান নে কি সামাতি বায়া মিহুম কালে ইনসান কি মে ইউহা ইলাই ফারাগা কি হামা একানি তিমান কালে গে ফান গে মাচ্চা ওয়াহিবা ওয়ালে ওয়ে কামে এই ফারাগা কি কে বায়া মিহুনা তিমান কালে ফান আহুরি একম কম ইনসান কে তিমান কালে ফান দেখালে আসাহবে কালুন একালে ফানং ইহতিরাম কুরেবুন ওয়ারুং গাবুলে সিকুন্ডিয়া কা তাসাউর নকুরেবে একালে ফানে বেকালুন দুকুরবে আফে দানে কামাকা এ ওমর গফানস গাবে গাবুলে নকুরেবে দে মিস্তাহং গতেরে গবে মিহু বাহক দক্কম ফরাফি একালে ফান আওহার হইজে ওমর গফান কুফা ইসকুরবে কান্ডি হিপা গেনতে দেওয়াডা নাই একালে ফান আওহার হইজে বুন হিহু গাতুল কুরআনামে গাতুল কুরআনামে দেন আবু বকর গফানং এ খবর লিওয়াডা গে এমএ ফরতামাশ তুফান কোটরি কোলা বড়া গতি এরো কলিগ ফান উন্নবি আশ তুফান গঙ্গ ফুলুগা ইস্তারফ ফুলাল ওয়াগে আবহার ওয়েফা এরো কামানা ইন্নবি কিয়তি কুরাবান একলে একলে আবু বকর ফান একলে ফানুগে নিকুরি ফুল মাচ্চ বস্তে ওয়াফা দন্নানি তিবত হাইয়ান ওয়া মাইতান কলিগ ফান দিরি হুন্নবি রস তাহির বে ফুলে কে হেলাফা বে কলে কে আদি মারু মফ ফহস তাহির বে কলে কে দি হেলাফা বে কলে কলিগ ফান কি দেন কলিগ ফান ওয়াডা গন্নানি মাসতি উন্নাবিয়ে জিহিগেন তাইনি কোটরি মাসতি উন্নাবিয়ে ওয়াডাগেন উমর গফান মাতির কুরাবাফ এতাঙ্গ বান্দাওয়াফা মেম্বার মাচ্চতে দি ওয়াডাগেন দন্নামানি মানকান ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান গাদমাত মুহাম্মাদ গফানং আলকন কুরামিহা দন্নাশে মুহাম্মাদ গফান মারওয়েজ্জে আহারওয়েজ্জে ফা ইন্না মুহাম্মাদান গাদমাত ওয়া মানকান ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত আদি আল্লাহ আলকন কুরামিহা দন্নাশে একলাঙ্গে দিরি দেমি ওডিগম ওয়া ফরাতে দুহা কুয়েস মারনুয়া ফরাতে একলাঙ্গে একলাঙ্গে মারুয়া ফরাতে দেঙ্গে কালিফান আয় কি ওয়া বিদালু ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ফামান ইয়ানক্বালিবু আলা আকিবাইহি ওয়া লান ইয়াদুররাল্লাহ শাইয়্যা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন মুহাম্মাদ ইফান রাসূল কাম গামিন উইনওয়ে ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল একলিফান কুরুন মিসবা আর-রাসূলুন ইসফাহিন গজ্জে মারুয়েন গোসফাই কো বাহেমি দেন ওয়াহি কুরআন আফা ইম্মাতা ইকলিফান আবহার ওয়াজ্জানা আও কুতিলা নুমাতা কাতুল ওয়াজ্জানা ইনকালাবতুম আলা আকাবিকুম তিয়াবা মানে তিয়াবা মিন কুরি গতিবি গতার রুজুওয়াম বিহাইয়ে এবাহি কুফর গমাচ্চান আলুন রুজুওয়াম বিহাইয়ে ওমান ইয়ানকালিবা আলা আকিবাইহি আদি ইয়ামিহা কুফরান আলুন আমরা রুজুওয়াম ওয়াজ্জানা দন্নারে ফালান ইয়াদুররাল্লাহ শাইয়্যা আল্লাহ কাং বেস গেল্লে মিয়া কুনওয়ান ইয়ামিহা করে গেল এমিয়া করে গেল নুরি ও মেয়াস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদির দেমি ওডিগম ওয়া আবাদ কাইম ওডিগম ওয়া রাসকালাঙ্গে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম একালাঙ্গে নিঞ্জে আদি তায়া জেহুমে নিসবে বেগেন নুয়ে একালাঙ্গে নিসবে বেগেন ওয়া চেনুং এই কি এই উনি সিফায়ে মুরিহা উনি সিফায়ে কোন কালাঙ্গ হুস তাহির ওয়ান্তা মুরিহা উনি সিফায়ে কোন নিদুমা তায়া জেহুমা কি উনি সিফায়ে একালাঙ্গে কাফাদে এবস উনি সিফায়ে নিসবে বেগেন নুয়ে له ما في السماوات وما في الارض ارتكى بمغواها اتشم ملك ودغم بني كلانجش من ذا الذي يشفع عنده الا باذنه كاكن هي كلانج حضرتك كلانج اذنا يا اكو منوي شفاء اتري ويني يا مدوك افس ميهك شفاء اتري نويني كلانج اذنا نودواني هي ادي اميهك گمچ شفاء اتري ومبس الله اذنا دب مفهوغا منوي শাফায়াত তের নু দেহুদ্দে গান্নাং এবাজি এই শাফায়াত তের ওয়ামিহায় শাফায়াত তের উমং হুদ্দায়া শাফায়াত তের ইমি হেগ মাচ্চ ওয়ামিহায় এনা গ মাচ্চ শাফায়াত তের উমং হুদ্দায়া এ দেহুদ্দ আল্লাহ গ হযরতুন নান্নানি হে এবস মিহা কা শাফায়াত তের নু এবেন আদি শাফায়াত তং ওতি শাফাতুল কুবরা ফাহুগা শাফাতুল কুবরা কি এই মাকাম মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াডাগেন মিস্তাহুং গ হিসাব বেল্লে উমং এদি একুরাবা শাফায়াত এ শাফায় এ শাফাতুল কুবরা এই এবস নবী বে কালাকা এ শাফায় কুরবুমা এ কাশিগেন নুয়ে কুলদান গেন নুয়ানে হুরিহা নবী বে কালুম ফাহজি ওয়াডা গেন নুয়ানে শাফায় তেরিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান কুরবুমা টাকা ইসে ওয়াডা গেন নুয়ানে মাকাম মাহমুদ ওয়াডা সাইয়্যিদা ওয়াডা গেন নুয়ান সাইয়্যিদা ওয়াডা গেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজনা দেবীমা এ কালিফা সাইয়্যিদেন তে দেবে ওয়াডা গেতিম আল্লাহ দান নুয়ানে ওয়াসাল তুত ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ ইফান ইস্তারিফুল ফুল্লাহারে ওয়াসাল তুত এদি ওয়াডা গন্নাম আরতি এদি ওয়াডা গন্নাম উলুবা কামাকা কালিফানুকে কান্তা কুদ্দেবেনে ওয়াশফাত শাফা আদি কালিফান শাফায়াত তেরি ওয়াডা গন্নাম আর কালিফানুকে শাফায়াত কবুল করেবেনে দেন কালিফান শাফায়াত তেরি ওয়াডা গন্নাম এই হুরিহা উম্মাতাকা এই কালিফান হামে কানে খাস শাফাত ইন শাফাতুল কুবরা ইয়াক ইয়ানি এই গিয়ামে দহবে এমবে বড় শাফায় এই শাফাত ফাহুগা দেন হুরি তাফাত শাফায়াত রাসূল বেকালুং একালিফ এবেকালুং উম্মাতাকা শাফায়াত তেরি ওয়াডা গন্নামানে আদি সুবারুগে আদি মিহুন নুয়াদে তিব্বা সুবারুগে বেদ্দম শাফায়াত তের বিমা সুবারুগে সুবারুগে সবাদে গেন্দান আদি বেকালু শাফায়াত তের ওয়াডা গনো অনেক এবেকালু গ উম্মাতুন বাই ফাফতাহু গ সাওবু নরকে দান জি ফতিবাই নরকে নুগোস তে সালাম ইবান এবেকালু গ শাফাত তাওহিদ গ আহলু বেরি বাই ফাফতাহু গ সাওবু তিলাফাত কুডা কো লুই বেলা ফমি এমি নরকে তে দান লুই বেলা ফিয়া নরকে নরকে হক গো ফতিব্বা এবেকালু রাসূল বেকালু শাফায়াত তের ওয়াডা গনো অনেক ইহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হুনা মাফ করবাফা স্বর্গবাদ দেবান আদি নারকে গোস্তি বিবায় মিহুম বেস ফাফতা হুগে সবাবুং নারকে গোস্তি মিহুম বাই মিহুম নবেস এবে কালুম সাফায়তে রে বাডা গন্নাওয়ান নিকুন্না নারক এ ঈমানকং ঈমানকম মতি মারবি হুরিহা এমমেন স্বর্গে ওয়ান্নানে নারকে ওয়াদে ফানামাবেস ঈমানকম মতি তাওহীদ গমতি মারবি এমমেন ওয়ান্নান তাওহীদ গমতি মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর কুরব দি কান্দাত তাক কুরুন এই রুকুন তাং আদা কুরুন জেনে বরাবর রুকুন তাক আলাফি মিহা মিন নাম মিসা কান নামাজ এলুম ফাদা নামাজ বরাবর কোফেহ নামাজ বাই ফাফ তাং রিজিনে কুরুন মিসাল কা মিহে গে হাক গং আরাগেন ফতুন মিহে গে ফাসাতা বেনুন কুরাই ফহুরুন ওয়াক্কামে কুরাই ফহুরুন এফাদ হাদ্দাক আরাগানে ফেনা ফতাওবান ওয়া হুটেনা মারুই মারুবে জেনা দানে তা নরকা এই বড় দিফা ফাইফ নু ফুহেবেন তাওবা কা নুলে কুদি ফাফত ফুহেবেন নামাজুন ফুহেবেন উযু গে জারিয়ান ফুহেবেন মিসকিতান আন্নাই রু ফুহেবেন বাবর কান্ত তাহু কুদি ফাফত ফুহেবেন দানে এহন নামাজ বড় ফাফত ফুহেবেন দানি তাওবা উমু একালে এবস মিহা গিয়ামেদ দহগো শাফায়াত তের নুবেনে একালাং ইজনাফুলা একমানু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা একালাং মিস্তাহু কুরিমাতিন ওয়া হুরিহা কামা কাফাহাতুম ওয়া হুরিহা কামা দেন ওয়া ডিগান নাওয়ে হুরিহা কামা ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা আদি একালাং ইলমু ফুল ওয়াশায়ানু লেবেনে একালাং ইলমু ফুলুম এবস ইচ্ছে ওয়াশায়ানু লেবেনে মিস্তাকুন্না ইল্লা বিমা শা আল্লাহু মিনবার কুরবি ইচ্ছে মেনুবি মিম্বার করবি মিম্বারের মেনুই আল্লাহ ইরাদা করবি মিম্বারের মেনুই মিস্তা কোন ভাষা এগে মানে কি আল্লাহ বেহে গতম মালুমাত এবস মিহা কা নুলিবেন একলাঙ্গে দেব্বি মিম্বারের মেনুই আদি একলাঙ্গে ইলমু ফুলুগে মিম্বারে তায় একলাঙ্গে ইলমু ফুলুগে বাইত্তা এ গায়বুগে ইলমু এস গায়বুগে ইলমু বেস একলাঙ্গে বায়াকাত দেব্বি মিম্বারের মেনুই নুলিবেন এবস মিয়া কা মিসাল কা রাসূল বেকাল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব্বা ফা বায় ইলমু ইলমু বায় দেব্বা ফা রাসূল বেকাল না এই মিসাল কা এবে কালুম গতি তাক তাহম ওয়ান বাই কান্দত তাহ খবর দেবা ফে গায়ব কান্দত তা একান্দত তা কি একালাঙ্গে দেবা ওয়ারু এই দেবা ওয়ারব এবে কালুম নাবেস বিদাল বেবেন এভরে ইতুরা কান বিদাল নু বেবেন বাই মি হুন দাওয়া করে রাসূল বে কল না খাস কো মি উম্মত কো নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব কে ইলমু এঙ্গে কামা বরে লেবিন দাওয়া করে এল গুন মন্ত্রী সর গিন মি হুন দাওয়া করে কালি ফানা গায়ব কে ইলমু এঙ্গে কামা একালি ফানা গায়ব কে ইলমু এঙ্গুনু নামা আয়েশা দুগে ফানুগে হার ওয়েট্টুনি হাঙ্গুরা মাই বাডা গন্নাওয়ানি কো এই ইফকুগে এন্নং আদি ইফকে ইফে ইফকে আনে ইফকুগে ওয়াহকে এন্নং আদি এই কি আয়েশা দুগে ফানুগে হার পড় ওয়েট্টুনি ওয়েট্টিগেন এরে হাতারু দামু এ তাঙ্গ গাফিলা মাড় কুরেবি বাইং আসসাহাবে কালুম বেস কো ফাইস বাডা গাই আউ কুরুগে ফানু বেস আয়েশা দুগে ফানা হেদি লশকরং হে বড় উন্দা গুলে জেহু আয়েশা দুগে ফানা কুডাকো তাকলিফেস দেবি আবা কুরু ফানা বিকা হেদি এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে দেন এ হার নু ফেরুনি মা একমানা উঙ্গুগা ইস্তার পড়া বাগে আও হার ফুলে আয়েশা দেবী ফানু বিক্কে ইর আবু বকর ফানু একমানা দেন এই বারাত তাকলিফ বড় বিয়েতি মাম কামানা আবু বকর ফানু বিক্কে ইরম এই বাপ্পা একম কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিমান কামানা উঙ্গুগা ইস্তার পড়া বাগে ও তিমা তিমান কামানা কি ইচ্ছে কে বিদাল ওয়া কানু কেরনে তেলিলা কা বিসম কেরনে আবু বকর ফানু দেন নি কামলে ইসনা বেলা নি কাম মিস্তা কোনে তাকলিফ জেহি ফেনু কামলে কসাব মনে ফেনেন নেই ফাতিহু ফাতিস নামাদ উযু কুরাগা কি হে বড় মুসিবাত ফাতিস নামাদ কুরআন কি না ফাতিস নামাদ ওয়াগুতু ওয়াং হামা ক্যারিবি আই বাওয়ালে বি তায়াম্মুমে তায়াম্মুমে আই বাওয়ালে বি হিন্দু আসাবে কানু তেরা বাই বে কানু আবু বকর গে আয়েশা তুমি ফানা তারিফ করে বি এ আবু বকর গে ফানা আইলা গে বে কানু নে তিয়া বে কানু গে সাবাবুন তিমান নামে না ফাসিহাই মেনুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিমবারেন নুকুরাল বাই কম মেহতে কালে ফান হিন্দু নদেন তে দুই বাড়া গেন নেই দেন হারুন ফেনুন নস দেন বাড়া গেন না জামালু মান্ড জামালু এতে দুই বান্ড জাহাং ন জামালু ফা কারি হার মুলি এরে হাতার দাম ইয়ক কারি ইয়ক কারি গ হার ইং ইরু নু ফেনুন গায়ব গে নামে কালে গে ফানা এ বড় তাকলিফে জি বাড়া নু গাতিস কম মেহতে কালে ফানা এং গি বাড়া গেন না ইলমা কিউস এই আল্লাহ দেব্বি মিম্বারে গায়ব গে ইয়ক কারি গ বাইর নু ফেনুন একমাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিউল আকসা গে সিফা এ কল্লেভি আনে মুশরিকুন না এ হুরিহা ওয়াহাকা তাকে কিয়ারি দেবি এ দিয়া বেস বাডা গেনে তানে বেস নো এ গাজি পান খান্ডু গে ওয়াহাকা বায়ান করবি উডু গে ওয়াহাকা বায়ান করবি গায়বু গে খান দত্ত মুনে কালিফান হেরি বায়ান করব ওয়াফা এ কালিফান বাডা গেন তান তানে নো মা দুর তান তানে বায়ান করবি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব্বি মার এহেন আল্লাহ ইয়াকুনু বালা ইহিতুন বিশাই মিন ইলমিহি ইল্লা বিমা শা মিস্তাকুন না কালাঙ্গ ইলমু ফুলুং এবস মিন বারে ওয়াশান লেবেনে এবাহি নুলিবেন আল্লাহ গে ইলমু ফুলকুং এবস মিমবারে কালাং ইরাদ কুরবি মিমবারে মেনুই আল্লাহ গে ইলমু ফুলুং একালাং ইরাদ কুরবি মিমবারে ইনসানুন আল্লাহ দেব্বি এবরে ইতুরা কান্নু দেব্বা وهو العلي لا ما شاء وسع كرسيه السماوات والارض ادي كلا كرسي كلو تنوس بودوغم وي ادتكا بما بور كلا كرسي كلو كلا كرسي كلا كي ابن عباس ودالواني ما الرسول عبد الله بن عباس ودالواني كرسي كي موضع قدمي الرحمن اي الله سبحانه وتعالى دفعن كل الله غوندي كولاي ميارمي اهل السنه والجماعه عقيده كي بهم هن ايمان الله كي فهم بولاي بنيما الله دې فهم پرې لږ وړګم وې کما کو ایبس مخلوقه افدا واغو تکنو اکلانګ دې پلوس دې وړګم وې وجو پلوس دې وړګم وې اکلانګ انګلی فل تو وس وې کما کو ایبس مخلوقه اکلانګ صفه فل ایبترنوا هم وین الله کون لیس کما مثلی شیء اکلانګ افدا هین ایبس چنو وې ولم یکل له کوفو نحد اکلانګ افدا هین ایبس چنو وې ایم اهل سنت والجماعت عقیدہ کی اللہ سبحانہ وتعالی می ہوری ہاس فلو تک لی بوڑی گم وے می چی تاویل کو گنوا تاویل کو فیا شرو کو رونی اللہ سبحانہ وتعالی سی فلو تاوگا اشر یقیدا گوا می ہوں اشر یقیدا رونی اللہ سی فلو تاوگا تاویل کرانی ایم ہم پرانی کی کہ راج بے ساس متی اشر یقیدا ایم ہم پرانی ائی اتے کیا گنوا نے یاد کو درت اے نہ کیان جی دین اللہ سبحانہ وتعالی کے لو فلو کے مراد کی کلاں گے رکھا تیر کو رب میں لولن نو نے مراد egoten emihun allah ge fam pulosta avil kurav kofoti ives ai pulosta avil kurav kofoti adi lo lo fulwes ta avil kofoti egota e ahlus sunnah wal jamaat ka qida enno ahlus sunnah wal jamaat ka qida ki mi hurihas va fulan allah libi odigen ve ehen namaves kayfiyat bayan kok gennwane misal jaha gennwane wattar bayan kok gennwane ta avil kok gennwane inkaros kok gennwane inkaros kok gennwane ہمیں امام مالک کو اکلی فہ اللہ سبحانہ وتعالیٰ کی صفہ فلو استوا کے معنی ابھی ہے گتم دا استوا ابھی ہے گتم ای عرش کے متی کلاں استوا بڑ گین نی عرش کے متی استوا بڑ گین نی اڑوان بن گے ہت تک کا تصور نہ کرے نے کلاں گے شیند استوا بڑ گین نی گو تا کام دو کی وے گے میہر میں کرسی کے واہ کا دی کرسی بڑ مڑی اڑ تا کا بیم پورے می ادی فہم پڑ لو با گونڈے کولو ادی عرش بل عرش متی اللہ ان استوا بڑ گین نی رسول الله صلى الله عليه وسلم قال بني ما الكرسي في العرش الا كحلقه القي في فلات الارض كرسي كل عرشا على بلائر كرسي كل منبركي بود سهارا يتنا الا لفا وانغوتين سهارايا على بلائر وا منبر اسنا لبا كرسي كبدومين عرشي كبدومين كرسي على كرسي كل بود ودا بما ودتكا بما بوره ادي عرش اتك اتك اتك غناي بود كرسي كلا بوره আদি আল্লাহু এমমে বডি আরশা বরেস বড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার মে কিয়ানি বাঙ্গে ইতাং ইতাব বগত কলগ মে কিয়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে কি হুরিহা ইচ্ছাকবর আল্লাহ বডে হুরিহা ইচ্ছাকবরে হাদিস বলগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশুকে মাতি ইস্তিওয়া বডগেন ইননাবার আরশুক কুরকুর কিয়ায়ে আরশু আরশু ইপাওয়ান তিবে মালায়েকাত হোমিয়াকাস ইস্তিওয়া বডগেন ইননাবা কাইফিয়াতে গতে এ বেস ইনসানাকে এঙ্গে মিমবারেন নুঙ্গে কিয়ে গাবুল কুরআন জেন আল্লাহ ইস্তিওয়া বডগেন ইননাই কাম হেমে ইমাম মালিক বিদালওয়ানি আল ইস্তিওয়া মালুমুন ইস্তিওয়া কি আরাই বহুগা মালুম লাফজেকে এঙ্গে লাফজেকে এগে মানা এঙ্গে উরি আরাবিন নাবেস ইস্তিওয়া গে আসল মানা এহেন নামাবেস আল্লাহু ইস্তিওয়া বডগেন ইননাই কো এন্নেগে ওয়াল কাইফু মাজহুলুন এহেমে কাইফিয়াতু মাজহুল বগেন বেনেঙ্গে এবেস মিয়াকা والسؤال عنه بدعه كما بيقولون سؤال كورن بدعه كي فوجنوانه الله ان بي كينتو اغوت سؤال كو في بدعه كي والايمان به واجب ادي كلام استواء ودكن ان كما امام مكي واجب كي حريها علمين فهم ودا غن حريها دن نبي كلون امام مالك مي بسول الله سبحانه وتعالى حريها صفه فلو فلتاك قواعد غوتون كدالو فاني اما الله سبحانه وتعالى كي صفه فله বেসমিয়াকু ইনকার কোগেনওয়ান আদি আলগনমেন দিহিন তরে কুরি গোইন আকীদা কে আল্লাহু রিহা তানে গোডিগেন বাগ মুরিহা ফরাইত তাই গোডিগেন বাগ এস বাতিল আকীদা এন এই নুবা আকীদা এন এই ইমাম বুখারী কে উস্তাদ ইমাম হাম্মাদ ওয়েই ইমাম হাম্মাদ বিদালওয়ানি আল্লাহ সুবহান ওয়া তাআলা একলাং জাত ফুলক কাণ্ড আলুবা ফাওয়া সিফা ফুলকা ইনকার কফি মিহায় কি কাফারে কে আল্লাহ সুবহান ওয়া তাআলা এবনি একলাং জাত ফুলং একলাং আরশুগে মাতিগে ইস্তিবায় হাইবনা উডুগে মাতিগে আরশুগে মাতিগে ইস্তিবায় বডিগেন ইননেবি কামা কীর্তি কুরআন গো সাবিত কো দেবাসে একামা ইনকার কো ফেমি হাকি কাফারকে ইনকার কো গেনওয়ান আল্লাহ জাত ফুলাগে মডিগেন মানি হাইবনা উডুগে মাতিগে আরশুগে মাতিগে একামা কো একলাং ইলমু ফুলু হুরিয়াতানে গো বডি ওয়ে হুর ইলমু ফুলু একলাং ইলমু ফুলু ফুলুগে হাইসিয়াতুম ইলমু ফুলুগে হাইসিয়াতুম হুরিয়াতানে গো বে বুনজাস মাসালেন ekamaane ki kalaang ilmufulu huriyatan ke tanawas wegenwe ekalaang ilmufulu eha tanawas ilmufulu ge zariya uduga bi uda udutaka bi muga hinga ha kame mihinga ne kalaang ilmufulu ge zariya huriya kame kalaang den wodegenwe inna allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa allahang udutaka bi muga evve sichim wanghana wegen nuwe ekalaang ilmufulu ge tanawas ka kommyaka wasiya kursiyu samawati wal ard kana kursi koluge wahaka mitange bayam wegenwani adimi ayata namves dei femiwani mi tangkolon kursi kursi ge mane ki adarada gondi arai bahum mi kursi ya ki arai bahuga mi kursi ki animiya arai bahuga den allah subhanahu wa taala kursi kola ki ei kurimves bayan kuran fa den mayan darsul abdullah bin abbas mi ayatu ge tafsir ge vidal ve fawani ei mawdi qadamai arrahman ei rahmanu ge defam pul alwa gondi kole ei wala yauduhu hifdhuhuma edetan rakka teri kurabbumu ge evves warbalikame jehi wadanu ganna allah subhanahu wa taala ebbes barbalikana e konde tane belhetum ga uda bing belhetum e barabaran e huriha kame vegen ge dani ebbes kahala nizama kab badalenna de iru ege vazifa barabaran ibada kore handu ege vazifa la shamsu yanbaghi laha an tudrika al qamara wa la layl sabiqu an nahar irakak kula dana vegen nuwe handu as ifa hattalu maka irakak kula dana vegen nuwe adi dualaka kuladana vegen nuwe reganda fahanala adi umakavdes reganda fahalumaka ehama reganda ama dualu e barabaran eke bagutu yanani duale kuriyakan araagena nude mireganda kavurenna allah e nizam tallabwa feri barabaran ekanta yawamun edani udutaka bin heddevi duwahussura ferigen udu evani macchan nanga evestama kanula akitu korana gaman teba mena ifennani udu evestama kanula allah subhanahu taala macchan nanga wafa e baavegen vette ne duwahussnaanna egiyama dwasama ekalaage halaha kurama mimwar kurawafan ewagut e halaku wegen daani taalafiya ege kuriyaku ebbes badale nannan e nizam barabara hinga mun daane mihakan was behewene yakaa e nizamakaa allah e detanuge mi nizam takami huriya kame tadbir kurawumaga hinge umuga rakkaater kurawumuga ebbes kahala warbali kame ekalaage jehi wodinu gannawe ebbes kahala warbali kame jehi nujehe ekale ekalaage yakaa wa huwa al aliyul azim kalaage mathir wodigamwa mai begem waras kalaage etalaage pagutu hama ejene mire suala fursatu a azinege masala wakkan kurmangati hukum bayan befa asariqu wasariqatu faqtaru aydiyahuma jazaan bima kasabana kala min allah wallahu azizun hakim ang hinak wakkan kurya kasati firinak wakkan kurse edemi hunga aikkanda ash qur'an ge odi wakkan kurmu yana kure tane kamenno islami gawama ko henno kure vena eyak kenu bawa i ganuna i mistam hada fa i ganuna i allah ge qanun ge macchakan isnu kure vena temi har egen oti tin halate en halati ge allah ge qanunan allah ge kum fulataka inkar bay ho kofiya inkar kun ena dekuni wadu i ganuna rangali mitanga e tanfiz kuran jeheni allah ge hukum ta tima nam inkar kuram e gotak kan ta kofiya kafare e girti kuran ge allah ge kurawani wa man lam yahkum bima anzala allah fa ulaika humul kafirun allah ge allah ba wale vi chaka hukum no kofi bayaki kafare ke mad kure tin tan kol bayan kuran de den oti ena gabulu kure allah ge ganun he oka evar allah ena buna gotu ge allah ge ganuna timan namen hada wa doi ganuna anen hen fasa mi islah ge gotun hama hama e e gotab buna fiya ilmer vidaron e zalime ke kuran ge allah ge kuran wa man lam yahkum bima anzala allah fa ulaika humul zalimun Allah baawale vechaka hukum no kofi bayaki ei aniya verinne den oti ilmer midalwani ena gabul kure Allah kanda eluvvi kanuna hukum pulu taaki ei emme heo vegen wa hukum pulu takkan ehen namaves ena nukure gotakan hukum ehen vejje ena ki faasige Allah ki tigurana go hegrama man lam yahkum bima anzala Allah fa ulaika humul faasiqun Allah baawale vechaka hukum no kura bayaki ei faasigunne mehar furtan baya mi hun dinum beruvi devana baya timmana baya dinakum beren nuve hennamis faafa verivane warabbodu faafa engi ও মিহার দেন এই মি দুনিয়াবী কামে কামাকি দুনিয়াবী কামে কামাকি এ সিয়াসি মি সিয়াসত কা দীন কানে এ বেস গুলমে বেস এ বেস গুলমে হাই এ কাম দীন সিয়াসত ওয়া কি কো গেনওয়ানে ইসলামী কাওমে গ আসল কি এ দীন সিয়াসত ওয়া কি কো গেনওয়ানে এ হেন নাস মি আদমতি ওয়া কি বে ফা দীন কি সিয়াসত এন্নো মি আদক সিয়াসত কি দীন এন্নো দেন মিসাল কা দিহ রাজ্য গ এ বই কানুন হেদিফা শরঈ কানুন এ কাম কে তামফিজ এন্নে বে ফা এ বরক গিনা কওমত হোগে এবাই ইসলামী কওমত হোগে ইসলামী শরিয়াই তামফিজেন নুয়ে ওতি এগে মচ্চা বাবাই গানুন তাং এদিফা মিতাঙ্গ সতি হামাই গোতা দেন এই দেন এমি হুঙ্গে কামেন এই দেন কমমে গোতে বিয়াস বেরিন তিবেন জি হেবা বেরিন তিবেন জি হেবা ইসলাহ টাকা মিতাং তানুগে ইসলাহ টাকা বেরিন নেতেজ্জিয়া এতানুগে মিস্তা হুঙ্গে মেদুগে এবস কাহাল নিজাম এন নন্নান জানুয়ারি নবরে মিহুন নুবায়ে গেন দান এহেম আনিয়া রাসূলুল্লাহ হাদিস রূপান আনিয়াবেরি বেরিয়া কুহুরুমবেস বেরিয়া কুনেতুমবুরে রাঙ্গালে আনিয়াবেরি বেরিয়া কুহুরুমবেস নেতুমবুরে রাঙ্গালে এগে সবাবুং এতা এতা কামে দিফা ফাসাদে দিফা ওবেগেন দানে বেরি মিহাগে সবাবুং দারিয়া এ নামেস বেরিয়া কুনে তেজ্জিয়া এতাঙ্গে বেস নিজাম নন্নান এ গতুং অন্নঞ্জি হেনে বেরি কামে অন্নঞ্জি হেনে দেন এ মি জামান ফাহ জামান জামানা কি এই দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানুগে এ গতা তামফিজ করি গতা কাদেন বায়াকু ইল্লা মাশাআল্লাহ আল্লাহ ইরাদা করে ভাই কমেন মি না নানে কমিয়া কাছে ফাহু জামা আমি এভেস দালিলা কম ফেন্না কান্নে মি ফাহু জামানুগ ঈসা আলাইহিস সালাম বাড়া গান নাওয়ান দেন এগোতাকান এভেস শরিয়তে কায়েম ওয়ানে কামাকা দেন কামাকো এগোতাং ওতাস দিন কিয়ান তিমি হুম আনে দু কল্লা গান নওয়ান মি হেম ওয়ানে কামারা মিসাল কাম মিয়া দোয়াল কোন নাসিহা দে মি তিবি মতি নাসিহা গাডওয়া তিবি মি হুম কলমি অবড় আবাদি ওই রাহুম এই ফাহু জামানাঙ্গা সিয়েলে ফামি হুম মাদুয়ান এলে ফামি হুম কল দানি দুয়া হে দুয়া কাম মাদুয়াম এই হাদিস হল তাকুম এগে ওই কামে এ নামাজ আদি হাকু কাবুল কুরআমি হুম বাস মাদুয়ান হাগ্গাদ দেনি হাম গিনা মি হুম ফুরাগাস এ কামকু এহেন এঙ্গুনাস একান্ত দু খগ্গেন নোয়ান এঙ্গে মিহা এনা এমমে ফাহু গু তাহাম মাসাক্কে কুরআন জিহেন একাকু এনা তাবান হুয়াস এরা গোস আল্লাহ গে হযরত গে এমিহা কাম উজরু এর বেবেনি এরা আল্লাহ গে হযরত গে আমে দহ উজরু এর বেবেনি মাসাক্কে কুরুন এই ঐক্যামে মাসাহি কুরআন জিহেন কোমে মিয়া কোস এনে লিবিফা ইলমে গে জারিয়াই বায়াকু ইসলাহ করবে তো এনে মাসাহি কুরআন জিহেন আদিন উইয়াস এই গিয়ামে দহ বাই নবী বেকালম মাহশার গে ময়দানান হাজির ওয়ানে গিনি কান্যা এবস মিয়া কোয়ে বেকালম তাবান ওয়ে বাই গান নবী বেকালম ইয়ো বরাম মাসাহি কুফ কওম এবস মিয়া কো তাবান ওয়ে বাই বেকালম ওয়াডা গান নামানে গিনি কান্যা বাই বেকালম এমমে মিয়া হগো আগে তাবাবি এমমে মি হে বড় উম্মাতাক বাই বেকালম দেমি হুম তিমি হুম এগো তা ওয়াডা গান নামানে এম এই কান্তং ঐগতা কি দেন সরকার তং হেদে মুন্দান এগে বান গতা কি দিনা কমে গতে বেস এম এনস এগে নে দিনা খিলাফ কাং এতি দেন ইনকার নু কুরা হালে কাফারেন নুয়ান দিনা কম বেয়ের কুরা কাং আলগো না মেন্না কান নু কেরেন এই আল্লাহ গে কামেন এই মিয়া কো দিনম বেয়ের কুরমা নু কুরম দেন এম ইয়া গে আমাল তো গে জারিয়া আল্লাহ মুলা দিন ওডি গে নামানি এ মিয়া কো বেয়ের উম কম মিয়া কাস বেয়ের ফুরা কম মিয়া কা বেস হুকুম জেহেন ইনসানু নাং উদ্দ গে মানি বেয়ের ফুরা হুকুম জেহুং এতরে গো ইংচেন ইনসান কান নে গে এহমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাডা আলাবা ফা ওয়া হাদ্দু তাহু গে মাচ্চাং আল গোনা মেন্না মিয়া গে মাচ্চাং হুকুম বে জেহেনি আম মুকুম হুকুম জেহেনি ইয়াস মিসাল কান নামাদু আলা মিয়া কা দিমালে কা বুনে গে নওয়ান কালে কি কাফার কে একাম মিগতব বনান জিহে নামাদু গাস্তু আলা ফি মিহা কি কাফার কে আম মুকুম হুকুম বনান জিহেনি মিয়া কা দিমালে কা বুনে গে নওয়ান কালে কি কাফার কে এগোতাম মাসালা আই করে মিউরাজ আর ওয়াডা গিন নেরে খলিফা নে ওয়াডা গিন নেইতা এ এ এমরে আকুন আ এ তাং এ তানুগা দেম ওয়াডা গিন মুজিজাতে এ তানুগা ওয়াডা গিন খলিফা নে আমিতা গবি গতে কি খলিফা নে তানুগা সিফা কোদ নে খলিফা নে কান্দেন এ তাং আনেন হে মারিচকা মুশাহাদা কুরাইফায়ে বাইতুল মাকদিস এহেন বেং এমি হুন দালিলে গতো মুনি এহেন বেজা কিয়া দি বরা হে তানুগা সিফাতা মেম্বার ইনানি কোন তা কোন তাবে হুনানি কোন তা হেন তানেন না দে খলিফা নে না কান্নে গুন ফুরতা কিয়া কিয়া দেবা দেনে মা দমান না রে মা দমান না রে এম কুরআন কাফিসাত গাই ইদা বালা তাকুলান্না লিশাই ইন্নি ওয়ালা তাকুলান্না লিশাই ইন্নি ফাইল যালিকা গাদা ইল্লা মাশা আল্লাহ ইল্লা ওয়ালা তাকুলান্না লিশাই ইন্নি ফাইল যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইনশাআল্লাহ কিয়া ফেমেনু মিনু বুনা আসে মা দমা মিউনি কামে কুরআন আমি এমবেং আসলে আসছি ইনশাআল্লাহ একলে ফানুই দাঁড়ানো হইমা দেন হান্দুমা ফুলুনে তিয়া ডায়ং করে ফান বিদাঁড়ানো হইবনি দেন পাউন জিব্রাইল আলাইহিস সালাম একলে ফান করে মাতি বাইতুল মাকদিস গেন সবে একতে দেন একলে ফান হে না কি আনি তা বই নি গেনি তা কোয়েম বার নি গেনি তা কাং নি তা করে মাতি হে বাটা একলে ফান ইন মক্কা আদেন ও কোরেন এ হেমবনা মুন বাডায়ন গন্নাওয়া কামা বনা মুন আ উডুকে বায়েন খাবারুতা দে মিসালাগা আ উডুকে বায়েন খাবার তো উডা সাডা আগে নেই একালে একালে ফান তে উডুকে বায়েন খাবারুতা এ হুরি হাতানে কান বাডায়ন গন্নাওয়া তা হুরি হাতানে কা বাডায়ন গন্নাওয়া দে হামে ফাদান বাইতুল মাকদিস একালে ফান আনে হে মুশাহাদা করবা ফেন নেই হামে কানে বাডায়া গেন একালে ফান নবী বেকান লাগেন দে রাকয়ক করবা ফা মাচ্চা হারা বাডায়া গেন এমি হুন্নাত দেং ইতি ফানসাস আসহারে ফানসাস আহারুগে মুদ্দাতু মি হুন্নাত তাসাব্বার ওয়ান এ তাসাব্বার ওয়ানি এ নুরে ফাকুং লো মি হুন্না বাইম মি হুন্না গেতাং আরশুগে হিয়া বাই কামে সাল্লাহু দেব্বা এমি হুন্না কা ওয়ার কুরআন মুদ্দাতু তাসাব্বার ওয়ালে এ আরামু বিমা মি হার তাকলিফে গউলে আদি মা দিগু ওয়াহিং হিওয়ান তাকলিফে গতি বেন্যা আরামি মা মুদ্দাতু কুরুবেস ওয়ান আদি বা হেউলা ফা মি হুন্না গেতানা দা এমমে হেউলা ফা মি হুন্না এমি হুন্না এবাগুতু আল্লাহ তাসাব্বার কো দেব্বান ফরদু নামাজে কুরআন হাবাগু ফরদ নামাজে কুরআন হাবাগু একা মকো হাম দানি ফানসা সা সাহার এ আল্লাহ কুরা দমান তাকান এই এব্বাই গে হিতাং এগো দা তাসাব্বুর কো দেব এই কুরি গে সবাই কোন ফাদান কাফ বাগা গে মিহম বসে তাঙ্গা টিভি নুস তিনস্তে কা নু আর তিনস্তে কা নু আহার এ তাঙ্গানি দা হবে তে তে দুয়া হবনি এ দুয়া নু এ দুয়া হন তো বাদ হবে মিতামি টিভি তাসাব্বুর বি গো তাঙ্গে মিহম হামে গো তো উজাইর আলাইহিস সালাম আল্লাহ মারুবি সাতে কা হার বান্দে গে তাউ না হতে দুয়া ফদেন নবী এদুয়া সুমাত বাদ হবে মি তাঙ্গে হতি এ গো তে তাসাব্বুর আল্লাহ কো দেবান এ কামা কো ফানসা সা সাহার এ আনে মি হুনা বরতা কলি পড়ওয়ান এ দুয়া কি দিগু দুয়া ইয়া মাইয়া জাল বিলদান শিবা এ দুয়া কুড়া কুজা মুসকুল কল্লা দুয়া দিগু এ গঙ্গস দেদি মাশার কে ময়দান কো মি হুন সুবান বেস নুয়ান স্বর্গে বেদ্দম কো কুরিন স্বর্গে অন্তবেরিন সুবান বে সিফার ইতি গেন দান মাশার কে ময়দান তুমি না মরিয়াং হালু গেম টিভি সিফায়গা এমনি টিভি সিফায়গা মি হতি বেন স্বর্গে বাদ্দা মিহুম আল্লাহ সুবহানাহু তাআলা রীতি কুরাবাফা জুবান কুরাবাফা স্বর্গে বাদ্দানি নরকাম তাইরিন বিয়া কুরাবাফা সিফা হুতুর কুরাবাফা নরকা বাদ্দানি বারাব বড়তি কুরাবানে কোন্ডাকা কারা দেমে দুগো তিন তিন মাস তো হগে দিগো রাস্তা কোন্ডাকা কারা দেমে এহা বিয়া বড়তি উ দাতে বে হুদ ফারবা দাবার এমে দাতে তুম ফাই গন্নানি কাকুলা হামাং এলিফা ওরাং সিফা হুতুর ওয়ানে মিও এবানে ওতে কি চাবু চাবু কুতাকুম থেলেনি বড়তি বেগেন্তা তাকলিফ ফস বড়ং ইসাস ওয়ানি বড়তি জিসম বড় ইয়ার কা তাকলিফ ইসাস উ বড় ওয়ান আসলু আইডেন্টিক কল্লানি সালাম নস গোয়া গিনামি হ সালাম কল্লানে ও তো দেন আইডিক কল্লি মানে কম জবাব আসতে না কেন তা সালাম সালাম কুরি মে না জবাব দেন দুলুং আসসালামু আলাইকুম বুনি মাতা জবাব দেবেন দেন ইয়া কান না নে বেশ বাদালে মে আর বাদালে মে না নে মে দু কেনে নি এনে সালাম গোয়া আসি ইয়া জবাব দিন মাটাকা এ বাগু তে না জিকুর কুরাং ইন দা রাঙ্গালেন নু রাঙ্গাল কামেন নু এই কি মে সালাম গো মে এই জিকুর মে দু কেনে নু এ রাঙ্গাল কামেন নু এই কি মা কুরু হা কামেন এই দেন আইডিক কল্লি কোন তা মাসালে হ এনা সাইন হিফা আতু গাইফা আলান এ দুলুং এচ্ছে বুনু দামে দুকেন্ডে এহেন নু নু কুরে আমা মিসকিত কমে সারে কুরিগে তাঙ্কলে কুরিগে মিহং এ মিহং এ দেন কুরিগে কামে গে গতুগা আদা কাদা কামে গতুগা নিমেমু দানে হাও সাদা ফাং কুরাং ফেরি কা দ আদে মিসকিত উকান তাকে সাবিত আকামে মিসকিত নিকুমে কা কোনে কা সালাম করে মিসকিত তেরেগা মি কান্তাং এ সাবিত আকামে কা মিসকিত বেয়ের গা সাবে কা সালাম করবা একা কোনে কা এদে মিসকিত গামি হং গিনা মি হন্তি মেনে জিকুর গা মাশগুল হয়ে গে আই দিক কল মুগে গে মা বড় ফাদা আসসালামু আলাইকুম কি আফা তা সালা মুসাফা কুরআন এ এন ন সঙ্গে আই দিক কল আমি হং আদার মা হং আদার এ মাসালেন ওই আই মাসালেন আই মাসালেন দিনই কামেন নহে কি দিন কো দিন কাফুর না আর কাম দিনই কাম কা দিনই গতম তিয়ে না আওরা নিমা কর এনা আওরা নিমা কর এই ফতি গাডা কো ওলা গেন আওরা নিমা কো গেন মুত্তাস মাসলে এন নাই আনামাদ ফারা ইরুগা দোয়া লি সিফতাহ কি মাফহুগা আউযু কিয়া ফা বিসমি কিয়া ফা আলহামদু কিয়া এ ফরতা ফারা ইরুগা দেন কম মে রাকাতে গ বিসমি কিয়া নি আল আনে আউযু কিয়া কান্নু জি হে এ নামাজ ফারা রে কানে আউযু কিলা আউযু কিয়া দেন আউযু দেতিং গো তাঙ্গে বাইর দিয়ে গেছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসি এ মে সামি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তিং গো তাঙ্গে বাইর গেছে আর দিয়ে না তাও বা বেনেরা আদা করুন অতি এ না মাফ দিন মেন নু আদা কফিয়া এ নাকে নুবায় কামে গে মাফ নু দিন মা কি আদা কফিয়া না দেন জি না মাফ আসলুগা দেন এ না মুদা বরাবর এ না লিবনি মাকা দেন নি না এ না মাফ দেন নে দুন আল্লাহ মাফ করে মানি বনি এ অতি হাগ্গু আদা করা রে মারুম গে কুরিং এ মিহাকা তেবা আমি হম মিহাকা হাগ্গে আদা করেন জেহি ফওয়েজিয়া এ হাগ্গু আদা করা রে এ দুয়া সাওমে করিং এ দুয়া কি এই দিনার দিরহামে বানে দুয়া হে নোনে মি হেগ হাক আদা করা এমা মিয়া দু ফায়সা হুরি আদা করা এ দুয়া কো অতি কুরআন গস দেমেস বায়া করন ইবস কালি বি ফারি ইবস নো নানে মি কাং এগে ফায়দা এ থিং মি হুঙ্গে হাক গো তাং আদা করা কা নো নানে বেসি এমা মিয়া দু একাং করা আসে হাক গো আদা করি মানে মুনি এ কোনে না কি মাফ আঙ্গে দেরে কে মাফ করা আর কে নো করা আর কে নে আল্লাহ দেন ফুসরা দে বানে না এনা গতি না হাক গো লিবি ফা আয়গোতং ইলমের বিদালবেবা মিসালকা মিহুংগে হেলুন তেরিকান কুডাকামু এই মিসালকা এনাগোস এ আদা কফিয়া নিতিমান নামি গেম বাগান্নে গেচকে মিতিমান তাওবা আজামে তিওন নামি তা আদা করা এ কারিগে মেনা এনা ফাদিহ কল্লুম বেস আর আল্লাহ ফরওয়া দে ভা ফসির দে এনা ফাদিহ কফিয়া মা গোসে এম এম মি হেগ জারিয়াং হেগ গোনা আদা করে বিদানে মিসালকা হাদিয়া কেমি এনা বেস গোস তোমরা দেন হিতাং আর আগেন দিহা দিয়া আছে কেন কাজে রহমত তরিকা বাধাই কল্লা আর কি আর কোন মাস বাহানা এক গাছে কান কল্লে দান এ হাগুয়া দা দিয়ে না এ নিয়া তুগে না দে নিয়ে এটি এই মি কাহালা ফাসাদে গে বিরহুরে জিয়া এহনুন মাসে না কার বুনুং এমরাং আলি এই না বেসে রতাই গে এ কাম কই কাহালে ফাসাদে গে বিরহুরে জিয়া এ না এ বুনা হকম মেনু জেন কম মাসে হেঙ্গো তাং এনাং এটি হাবাল কুরিমা ফুদেলে ও এরং এনা শাক্কু তাকে বান মিসাল এক বাই মি হুনঙ্গে বা কার্ড মাসলে জি হেগেন এ বাই মি হুঙ্গে অ্যাকাউন্ট আঙ্গে আ দে গিনা আন্দেস এ ফার মি দিবে হিন না দিমা কামে মি দিয়া হার মদিনা গা এ মি হুনা বিগো তা কি ভিসা কার্ড গা এতাং গা হরি ফরতমা এ এ কার্ড ইস্তেমাল করবেনি রিয়াজ ব্যাংক কো একানি রিয়াজ গো না রিয়াজ কি রিয়াজ ব্যাংক কি ব্যাংক মানে এটিএম তাকে না না বেয়ার মুলি মদিনা গাস মুলি সাউদি গা এতা কেন রিয়াজ ব্যাংক তেমন রাজি কি আবেন কে এক ফরতম ইস্তেমাল করো ফাহম এক ইস্তেমাল করো এম ফেরি ইস্তেমাল করো ফেরি মাস্টারে জি এম ফেরি বা একদিন কপ্পেলার এ বহুরে বেবার লাখাইং আছে ফাসা এক কুজা হুরি ফাস হাস রিয়াল এই হুরি আছে চেন কুজা কে কন্টাক্ট নো সঙ্গে বেলা আরি আছে এক ফাস হাস রিয়াল আছে হুরি এই যে এ কাল শাক কুতা বিমা বা কুদিন না গায় আসানে আনে বা কুদিন হুনা শাক কো আমি কি হা বড় কামে কেমি তিমান নামি কি জেহ জানে কা মিহেন নে বাহানে এই গোটা শাকুয়ানে গোটা এনকাউন্টার ফোন ওয়ারে ইচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।